শাশ্বত কল্যাণ রাসুলের সংগ্রাম সকলের কাম্য হো, আল্লাহরে রাহে দিন কায়েমে যুদ্ধের ডঙ্কা বাজু। শাশ্বত কল্যাণ রাসুলের সংগ্রাম সকলের কাম্য হো, আল্লাহরে রাহে দিন কায়েমে যুদ্ধের ডঙ্কা বাজু। হিন্দের মুসলিম জেগেছিল একদিন, তসনস করেছিল বাতিলের নীত, সাইয়েদ আহমদ শাহ ইসমাইল সেই সে জিহাদের অগ্রপথী। হিন্দের মুসলিম জেগেছিল একদিন, তসনস করেছিল বাতিলের নী, সাইয়েদ আহমদ শাহ ইসমাইল সেই সে জিহাদের অগ্রপথী। শিখ জালিমের অত্যাচারে ক্লান্ত মুসলিম নী, আল্লাহ মহান রবে কাঁপিয়েছিল, কাঁপিয়েছিল সে জমিন। নামধারি মুসলিম গাদ্দার মুনাফিক চাইনি গো ভূষে জয়, ইমানি হুঙ্কার বালা কোটে হয়নি কো ভূখ। শাশ্বত কল্যাণ রাসুলের সংগ্রাম সকলের কাম্য হো, আল্লাহর রাহে দিন কায়েমে যুদ্ধের ডঙ্কা বাজু। আল্লাহর রাহে দিন কায়েমে যুদ্ধের ডঙ্কা বাজু।